ছাড়ি দিও হাত কুম, ছাড়ি দিও রে প্রিয়া তুম লাজ কুলি সরমে বুড়ে, ছাড়ি দিও হাত কুম, ছাড়ি দিও রে প্রিয়া তুম লাজ কুলি সরমে বুড়ে, কাহিকি ছাড়িবি তুমারি হাত, মো হাত খোঁজে রে তুমারি হাত, তুমারি হাত, নাই রে নাই রে না না না না না না, নাই রে নাই রে না না না না না না না না না না না না, প্রিয়া তুমি জীবন প্রাণ, মু তুমর শঙ্খা সিন্দুর, প্রিয়া তুমি জীবন প্রাণ, মু তুমর শঙ্খা সিন্দুর, হরে হরে হ তুমি দেবতা মোর, তুমি শঙ্খা সিন্দুর, তুমি দেবতা মোর, তুমি শঙ্খা সিন্দুর, ন দেখো এমিতি তুম নজরে মরিযিবি, মরিযিবি তুম বাহুরে, ন দেখো এমিতি তুম নজরে মরিযিবি, মরিযিবি তুম বাহুরে, কাহিকি দেখই তুমরি আখি, মো আখি খোঁজে রে তুমারি আখি, তুমারি আখি, নাই রে নাই রে না না না না না না, নাই রে নাই রে না না না না না না না না না না না না, প্রিয়া তুমি সুন্না হরিণী, মু তুমর বাঙ্ক চাহানী, প্রিয়া তুমি সুন্না হরিণী, মু তুমর বাঙ্ক চাহানি, হরে হরে হ তুমি মোর বংশী, তুমি বাঙ্ক চাহানি, তুমি মোর বংশী, তুমি বাঙ্ক চাহানি, ছাড়ি দিও হাত কুম, ছাড়ি দিও রে প্রিয়া তুম লাজ কুলি সরমে বুড়ে, ছাড়ি দিও হাত কুম, ছাড়ি দিও রে প্রিয়া তুম লাজ কুলি সরমে বুড়ে।